ভালো করে বুঝবেন। কি আছে যার মধ্যে আয়াত নেই? মানুষ বলতেই আয়াত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত, কিন্তু মানুষ হিসেবে কিছু খাতা খুচুরি আছে বিধায় তিনি বলেছেন, হে আল্লাহ, যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে ভর্ৎসনা করে থাকি, তাহলে এ ভর্ৎসনা আর এ গালিকে তুমি তার গুনাহের কারণ বানিয়ে দিবে, পাপ মোচনের কারণ বানিয়ে দিবে, কারণ আমি তো মানুষ। সুবহানাল্লাহ। শারীরিক দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহু, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি তাদেরকে অনুমোদন অনুমতি দিলেন কেন? ইয়া আইয়ুহান নবী لما تحرم ما احل الله لك تبتغي مرضات ازواجك سيتحرم اذن شنو اذن النبي যে জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন সেই জিনিস কি আপনি হারাম করলেন কেন, বা হারাম সাব্যস্ত করলেন কেন? ভুল হয়েছে, সাথে সাথে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এমন কোন গুনাহ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা হবে কবিরা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইরকম সাধারণ মানুষ হিসেবে সাধারণ ভুল হয়ে গেলে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। আর যেরকম কারণ কি আর কোন ব্যক্তির ক্ষেত্রে আছে, কোন সাহাবীর ক্ষেত্রে আছে, আবু বকরের ক্ষেত্রে আছে, অমরের ক্ষেত্রে আছে, ওসমানের ক্ষেত্রে আছে, আলীর ক্ষেত্রে আছে, রাদিয়াল্লাহু আনহু নেই, তাবেঈনদের ক্ষেত্রে, তাবেঈনদের তাবেঈনদের ক্ষেত্রে, শহীদ ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে নেই, ভুল হতে পারে। আবু বকর ওমর পরস্পরে রাগারাগি করেছেন কি করেছেন, তাদের পরস্পরের কথা কিন্তু হয়নি, তাদের কথা কাটাকাটির কারণে আপনারা এই দোষেই শুনেছেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি كجهل بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. তাহলে আমাদের পারস্পরিক কথাবার্তা হতে পারে না, কিন্তু এবারে যদি কিছু হয়ে যায় এরকম মজুদ বছর পর বছর চলে যাচ্ছে, আমৃত্যু এই জিনিসটি তার ভিতরে রয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজারা আখাহু সানাতান যদি কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর পর্যন্ত সম্পর্ক ছেদ অবস্থায় থাকে তাহলে সে যেমন তাকে হত্যা করবে, হাদিস কি হাসান পর্যায়ে। ইমাম সাইয়িদুল মুসাইয়্যিব বলছেন রহমাতুল্লাহ আলাইহি, কোন মানুষ কোন আলেম কোন মর্যাদাশীল ব্যক্তি আয়াত থেকে দৃষ্টিকে খালি না, তবে একটা কথা, মিনান নাস মান লা ইয়ানবাগী আন তুযকারা উয়ুহু, কোন লোকের লোক এমন আছে যার দোষ প্রকাশ করা ঠিক না, সত্য না মিথ্যা, বরং উচিত যার মর্যাদা বেশি গুণ বেশি তার ভূমিকে দেখা, আর যদি একটা দুইটা পাও একটা গোপন রাখা। কিন্তু অশত্রুকের কাজ কি? কোন দুষ পায় না, পেয়েছে একটা, এই একটাকে উপলক্ষ করে তার বিরুদ্ধে অপপ্রচার, তার গীবত, আর না হয় তার উপর মিথ্য অপমান। আজ দুনিয়াতে হয়তো আপনি ইজ্জত, আপনার ইজ্জত বাড়ল, এর কারণে হয়তো তাকে আপনি লাঞ্ছিত করলেন, কিন্তু কেন কিয়ামতের দিন আপনার ইজ্জত কোথায় যাবে? সবার জন্যই বলছি, আমার মধ্যেও দোষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, আপনাদের মধ্যেও থাকতে পারে কিনা। তাই যদি এটা আমার জন্য না, কোন ব্যক্তির উদ্দেশ্যে না, কোন কোন লোক আছে দর্শে যদি আলোচনা করি তো সেই মনে করে এটা আমার জন্যই বলেছে। আহলুল ইলমদের কাজ সবাইকে সম্বোধন করে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন বিভিন্ন সময়ে, একজনের ভুল হয়েছে সবাইকে সম্বোধন করে বলতেন, বলতেন কিনা হাদিস কি নাই, কি ফায়দা পড়ে যদি বাস্তব আলম আলম না, কি ফায়দা দর্শে আসে যদি বাস্তবে আলম না। এই অর্জন করা নাই উদ্দেশ্য, এটা নয় যে জানলাম আর মানুষকে ধরব, উদ্দেশ্য হচ্ছে জানলাম আর আমল করব, নিজের আমলের সংশোধন করব, অপরের আমলের সংশোধন করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আরেকটা কথা, তিন নম্বর, আমি ধোঁকাবাজ হব না, কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে কোন ধোঁকাবাজ যেন আমাকে ধোঁকা দিতে না পারে। এই মুসলমান নির্বুধ হয়, বাই চান্স ধোঁকা খেয়ে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু বিল খিব্বি ওয়ালাল খিব্বু ইয়াখদাউনি, আমি ধোঁকাবাজ নই কিন্তু ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে। তিনি হচ্ছেন কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কথা সত্য বলেছেন না বাস্তব? আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহ বলেন সূরা নিসা 71 নম্বর আয়াত, খুযু হিযরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, এই মানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, সবসময় সাবধান থাকো, হুঁশিয়ার থাকো, কাফেরদের বিরুদ্ধেও সাবধান থাকবে, শয়তানের বিরুদ্ধেও সাবধান থাকবে, কুপ্রবৃত্তের তাড়না থেকেও সাবধান থাকবে। এই মুসলমান এমনি বসে থাকে না, আপনি হয়তো বললেন ও যাচ্ছে বস কিছুই বুঝে না, আপনি দূর থেকে বসে থাকলেন বুঝলেন না, বললেন সে কিছুই বুঝে না। কিছু লোক এরকম বেয়াদব পর্যায়ে বলবো, আলেমদেরকে বলে তুমি কিছুই বুঝে না, আমি বুঝতে পারছি না। কারণটা কি? আলেমরা বুঝে না তার মানে আলেমরা খুব বের করে না, আলেমরা অসৎ কাজ করতে চায় না, ইচ্ছে করলে করতে পারে, পারবি না। তাই দেখা যায় দুনিয়ার মধ্যে বড় বড় সন্ত্রাসীদের না কি আলিম, সত্য না মিথ্যা? আন্তর্জাতিক বিশ্বে, সারা বিশ্বে যার নাম শুনে একদম বড় পর্যন্ত, বড় ব্যক্তি পর্যন্ত বা কথিত সুপার পাওয়ার পর্যন্ত কাঁপে, সে কি আলিম না? তাহলে আলেম যদি খারাপ হয় তাহলে সবকিছু করতে পারে, কারণ তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন খারাপ না হই। তাই আলেম খারাপ কাজ থেকে দূরে থাকে কেন? আল্লাহর বিধান পালন করার জন্য, এটি নয় যে সে এটা চিনে না। আবার এটি নয় একজন মানুষ সামনে যাচ্ছে খারাপ আচরণ করছে আর সে বুঝতে পারবে না এটা এরকম হয়, কিন্তু কোথা আল্লাহর নির্দেশ পালন, যা পরবর্তী আরো আসবে ইনশাআল্লাহ। কোরআনে করিম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মন পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছে। আল্লাহ বলছেন যারা মুহাজিরিন তারপরে আনসার, মুহাজিরদের ইজ্জত বেশি, দ্বিতীয় নম্বরে কার ইজ্জত? আনসার সাহাবাদের ইজ্জত। আর মুহাজিরদের ইজ্জত হবে না কেন? মুহাজিরদের মধ্যে প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এর মধ্যে কোনো সন্দেহ নেই, মুহাজিরদের ইজ্জত বেশি। এই জন্য রব্বুল আলামিন মুহাজিরদের কথা আগে উল্লেখ করেন আর আনসারদের কথা সাথে সাথে। والسابقون الاولون من المهاجرين والانصار مهاجرين ده بتاع ايه مهاجر انصار চলে গেছে পরে আমরা আসি এবারে আমরা এসে তাদের দুষ্টি কোনা তাদের দুষ্টি সামনে পড়ে দাও আর চুপ বন্ধ করব সাহাবা কেরামদের মধ্যে মতবিরোধ হয়েছে, ইখতিলাফ হয়েছে, লড়াই হয়েছে, আমরা ওগুলো দেখব না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবাদের ক্ষেত্রে তারা সাহাবাদের দোষ অন্বেষণ করেন না, কোন সাহাবীর না, না আবু বকরের, না উমরের, না উসমানের, না আলীর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, না মুআবিয়া ইবনে সুফিয়ান, কোন সাহাবীর দোষ অন্বেষণ করেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন। আমরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ, তাই আমরা কখনো কোন সাহাবীর দোষ অন্বেষণ করব না, মুআবিয়ার দোষ অন্বেষণ করব না, ওসমানের দোষ অন্বেষণ করব না, আহলে সুন্নাহ মুআবিয়ার দোষ অন্বেষণ করে নাউযু বিল্লাহ, না আহলে সুন্নাহ ওসমান বিন আফফানকেও ছাড়ে। তাই আল্লাহ বলছেন যারা বললু ওরা আনসার মুহাজিরিন আনসারদের পরে আসছে, ওরা দোয়া করে ওদের জন্য বলে রব্বানা উফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। যারা এদের পরে আসে ওরা তাদের জন্য দোয়া করেন, আর এই প্রথমে কিয়ামত পর্যন্ত, শুধু তাবেঈনদের জন্য না, তবে তাবেঈনদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তাদের জন্য দোয়া করেন, বলেন হে রব তুমি আমাদেরকে মাফ করো আর আমাদের ঐসব ভাইদেরকে মাফ করো যারা যারা ইমান সহকারে আমাদের আগে চলে গেছে, যারাই আগে চলে গেছেন সাহাবা তাবেঈন তবে তাবি আমাদের পূর্বপুরুষেরা যারা ইমানের উপর ছিলেন আর ইমান সহকারে গেছেন, ইমানের অবস্থায় গেছেন, আল্লাহর দরবারে মারা গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে রব আমাদেরকে মাফ করো আর আমাদের ঐসব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে চলে গেছেন ইমান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে। আরেকটা কি হিংসা বিদ্বেষ, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, যেসব ইমানদার বর্তমানে আছেন বা আগে চলে গেছেন ভবিষ্যতে আসবেন, কোন ইমানদারের ব্যাপারে আমার মনে হিংসার সৃষ্টি যেন না হয়। হিংসা মুশকিল, বিদ্বেষ, মন খারাপ হলে সব খারাপ, কিন্তু আপনার মন ভালো আল্লাহর কাছে দোয়া, কারো ব্যাপারে উদ্দামনা সৃষ্টি হয়েছে আল্লাহর কাছে দোয়া করুন আর তার জন্য দোয়া করুন, আপনার নিজের জন্য আল্লাহ এই উদ্দামনা দূর করে দিন আর তার জন্য দোয়া, আল্লাহ আপনি তাকে মাফ করুন, তার ইজ্জত আরো বাড়িয়ে দাও। হিংসা জেগেছে বলে আল্লাহ আপনি তাকে আরো দাও, তাহলে হিংসা চলে যাবে। আল্লাহ মুত্তাকিনদের যারা জান্নাতে যাবে তাদের পরিচয় পেশ করেছে, وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. তোমরা জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করে করে অগ্রসর হও, সুবহানাল্লাহ, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য অগ্রসর হও, ওয়া জান্নাত জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হও. আচ্ছা, আমরা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতা করি, আখিরাত কামাই করার জন্য কিরকম প্রতিযোগিতা? একটা মানুষ যদি ভালো কাজ করে, আমার মনের চিন্তা যে আমি যেন এরকম করি, কিন্তু আমাদের হচ্ছে বেশিরভাগ মনের প্রবণতা, কেউ যদি দুনিয়ার কাছে অগ্রসর হয় তাহলে আমি চেষ্টা করবো আমি যেন তার থেকে আরো বেশি মনে করতে পারি. দুনিয়া আল্লাহ বলছেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে, মুসারা, আর আমরা দুনিয়ার জন্য মুসারা. কি আমাদের দিন বুঝবেন চাল, যারা আখিরাতের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে. আখিরাত পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য অগ্রসর হচ্ছেন, আল্লাহর ওয়াদা অবশ্যই তিনি পূরণ করবেন আপনাদের ক্ষেত্রে. আমাদের কি বিশ্বাস নেই? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাপি করে না, মানুষ ওয়াদা খেলাপি করতে পারে, আল্লাহ ওয়াদা খেলাপি করে. তাহলে আল্লাহ বলছে তুমি অগ্রসর হও আমার পক্ষে, আমি তোমাকে ক্ষমা করব আর তোমার জন্য জান্নাত উপধারিত করে দেব. এবারে আল্লাহ বলছেন এই জান্নাত কি? জান্নাত আমি মুত্তাকীদের জন্য রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি. মুত্তাকীদের কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যারা আল্লাহর প্রতি ব্যয় করে, আল্লাহর প্রতি ব্যয় করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, তাহলে মানুষকে করতে হবে না? আর তোমার বড় পয়সা আছে, দিয়ে দিলে একসাথে 10,000 রিয়াল, কিন্তু মনে মনে কম না, আচ্ছা এটা আলাদা বহুল হবে, আরো গরিব মানুষ সে একটা রিয়াল দিচ্ছে, অথবা আরেকজনকে বলছে আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন মাসা আল্লাহ, আপনি আল্লাহর প্রতি ব্যয় করুন, এরকম এরকম এখন প্রয়োজন, গরিবরা আছে, মুসলিম মানুষের প্রয়োজন এই জমানায়, সে নিজে কিছু দিতে পারবে না, তার মন বড়, তার নিয়ত খালিস. আপনাকে ডাকলো, আপনি তার দাওয়াত কবুল করলেন আর আল্লাহর প্রতি ব্যয় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক আপনি ব্যয় করে যতটুকু সওয়াব পাবেন সে যে আপনাকে পথ দেখিয়েছে, এর কারণে রব্বুল আলামিন আপনার মতো সমান সওয়াব তাকে দান করবেন, সুবহানাল্লাহ. তিনি নিশ্চয়ই করে বলবেন নাই, যদি খারাপ পথে যদি আহ্বান করে, আপনি সলাত আদায় করেন, অবশ্যই প্রত্যেক দিন সলাত আদায় করি, একদিন না করলে আর কি হয়, কি সুন্দর মনে ভালো বন্ধু. এবারে সে বলছে তিনি একদিন ছেড়ে দিই, আমার আমার বন্ধুর কথা একদিন শুনে নিই. এই অবস্থায় সে নমাজ না পড়ে যতটুকু গুনাহ হয়েছে, আর এই লোকটি যে তাকে নমাজ পড়ার ক্ষেত্রে বাধা দিল, নমাজ ছাড়ার জন্য দাওয়াত দিল, তার সম পরিমাণ গুনাহ তার বাড়ি যাবে. খবরদার, যে লোক আপনাকে ভালো মতে নিয়ে যায় সে হবে আপনার প্রকৃত বন্ধু, আর যে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে সে হবে আপনার অসৎ বন্ধু. আল্লাহ আমাদেরকে হৃদয় দান. আচ্ছা, এরপরে মুত্তাকিন ওয়াল কাযিমিনাল গায়্ব, ওরা রাগ দূষণ নিয়ন্ত্রণ করে, কি আছে যার রাগ নেই? আর বিশেষ করে আমাদের বাংলাদেশের রাগি বেশি, বেশি রাগা মানুষ পরিচিত, সৌদিকে জিজ্ঞেস করেন রাগা মানুষ রাগ থাকলে অসুবিধা নেই, রাগ তো নবী কিছু নবী সাল আসেন কি রাগ মুক্ত ছিলেন? যদি রাগ না হতো তাহলে যুদ্ধ করতে গিয়েছিলেন, মানে এর যুদ্ধে বললেন ইহুদদের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইহুদদের তীরন্দাজ বাহিনী তীর বর্ষণ তারা যখন করলো, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবা পালিয়ে গেলেন, নবী আছেন দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যানবাহন চত্বরের উপর দাঁড়িয়ে আছেন আর বলছেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে কোন কোন ক্ষেত্রে বরাত প্রকাশ করা উচিত, সব জায়গায় এরকম না, যেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য। তুমি কোন জায়গায় দেখিয়েছেন? আল্লাহর দিনের জন্য দেখিয়েছেন, কারণ আমি গরিবের কাছে মাশা আল্লাহ আন্তা বড় আন্তা বড় মাশা আল্লাহ বড়টা। আচ্ছা যাই হোক, ওয়ালকা আমি বিন লাই আর আমি নিয়ন্ত্রণ রাখি তারা, ওয়ালা আফিনা আনিন নাস আর লোকজনকে যারা মাফ করে, তাই আপনার যদি মন বড় হয় আপনি মাফ করে দিবেন, আর যদি মনে হয় ছোট মাফ করবেন। তাই আমরা ব্যক্তিগত কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে থাকে, আমাদের উচিত আমরা তাদেরকে যেন মাফ করে দিই, মাফ করে দিলাম বাকি আল্লাহ দরবারে রাখলাম ব্যাপার। যদি তার জুলুম নির্যাতন এরকম হয় যার কারণে দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে, তাহলে এটা কার হাতে থাকবে? আল্লাহর দরবারে। সমান সমান না, কোন কোন লোক আছে তার যদি ব্যক্তিগত যদি ক্ষতি করতে করি তাহলে এই অবস্থায় দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে, ঠিক না? ওই তাই এটা আল্লাহর দরবারে, খবরদার সবসময় সতর্ক থাকবেন, আল্লাহ আমাদেরকে হৃদয়ের দান। মন যেন শান্ত থাকে, মন যেন নিরাপদ থাকে, মন যেন ভালো থাকে, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবান রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকা রূহুহু জাসাদাহু ওয়া হুয়া বারীউন মিন সালাতিন দাখালা আল জান্নাহ। ওই ব্যক্তি যার রূহ তার শরীর থেকে ওই সময় পৃথক হলো যখন সে তিনটি গুণ থেকে মুক্ত ছিল, তাহলে তিনটি খারাপ গুণ থেকে মুক্ত থাকা অবস্থায়, খারাপ হয়ে মানে এই গুণ বলা পড়ে যেহেতু সামনে আছে, তিনটি গুণ থেকে সে মুক্ত আছে এমত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। এর মধ্যে থেকে একটা হচ্ছে কি বেদ, কি মানে তদব্বুর বড়ত্ব, হামসে বড়াত্ব নেই আমার থেকে বড় আর কি, যার অন্তরে কিবির থাকবে না, অহংকার থাকবে না, বড়ত্ব ভাব থাকবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। কে বলেছেন? আমরা সবাই চেষ্টা করব মনে যেন কিবির না থাকে, বড়ত্ব ভাব না থাকে। দুই নম্বর, আর দেই দেই মানে করজ, এটা খারাপ গুণ না। অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজ নিয়েছেন, করজ করেছেন, করজ করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথা হলো যদি কোন ব্যক্তি মানুষ থেকে করজ নেয় দেয়ার উদ্দেশ্যে নিয়ত খালিস থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার নিজ পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবেন। নিজ যদি খালিস থাকে আর নিয়ত খালিস নাই, নিলাম বাবা পেলাম আলহামদুলিল্লাহ, এটা তো জায়েজ না। আমার যা অনেকেই বুঝতেই হয়ে যায়, আমরা আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন ওই সময় তার যুদ্ধের বর্মটা ইহুদির কাছে, কোন এক ইহুদির কাছে বন্ধক ছিল, কিছু খাবার এনেছেন ওই যুদ্ধের বন্ধক রেখে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বর্মট ছুটাতে পারেনি আর মারা গেছেন। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় নেতা, কিয়ামত পর্যন্ত তার মতো নেতা কেউ আসবে? আপনি হয়তো বড় উচিত গিয়ে দিতে পারেন, আমার পার্টির সদস্য 1 কোটি, এটা হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনি যেভাবে মানুষ তৈরি করেছিলেন ওইরকম মানুষ আপনি তৈরি করতে পারবেন? আজকে আপনি হচ্ছেন অমুক, আপনার সহকারী দিয়ে সেই আপনার বিরুদ্ধে এক কথা হলেই আপনার থেকে আপনার থেকে আলাদা হয়ে যায় পার্টি, একটা দল খণ্ড ডিফেন্ড হয়ে যায়। কিন্তু নবী সাহাবাগণ নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সর্বস্ব ত্যাগ করেছেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন আত্মত্যাগী নবীর জন্য। আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। এই নবীর সাথে কোন রেজার তুলনা হয়? কাফির কুফার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ নেতৃত্বের তারা স্বীকৃতি দিচ্ছে বা মানছে, এর মতো নেতৃত্ব আর পৃথিবীতে আর কেউ দিতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেই বলতো, আর আরেকটা হচ্ছে গুলুল, গুলুল মানে আমানতের মাল খেয়ানত করা, অথবা গনিমতের মাল খেয়ানত করা। আপনি আছেন দায়িত্বশীল, আপনাকে দেয়া হয়েছে, আপনাকে কেশিয়ার বানিয়ে দেওয়া হচ্ছে, অথবা বড় কোন প্রজেক্ট আপনাকে দেওয়া হচ্ছে বা বড় কোন দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনি বললেন মাশাআল্লাহ সুযোগ পেলাম, এর চিঠাই আমি 1 কোটি টাকা লাভ করব, আমার অত খেয়াল করে। আচ্ছা, আপনি হয়তো লাভ করলেন ঠিক, কিন্তু দেখছে যে তাকে বললেন আকিদা শিখাচ্ছে, বর্তমানে আমরা এগুলো শিখাই না, যদি শিখাই তাহলে প্রশ্ন করতে দিন এটাই করে আমি যাবো আমাদের ছাত্র মুস্তাদের। তিনি বললেন যাও বাবা, এই মরুটা তুমি নিয়ে যাও, এই মরুটা তুমি এমন জায়গায় জবাই করবে যেখানে তোমাকে কেউ দেখে না। মনে করেন 10 বছর 12 বছর ছিল, তাই না? সে গেল চলে এসছে, জবাই করেনি। উস্তাদ বললেন কি হলো, তুমি জবাই করোনি? সে বললো আপনি আমাকে বললেন এমন জায়গায় গিয়ে জবাই করবো যেখানে আমাকে কেউ দেখে না, আমি যেখানেই গেলাম আমি তো দেখি আমাকে আল্লাহ দেখছি। কথাটা বুঝুন, আমি যেখানেই যাই সেখানে আমাকে আল্লাহ দেখছি, তো আমি কি করবো? আপনি এমন কথা বললেন, আপনার কথা আমি পালন করে চলে এসেছি। এটা হচ্ছে আল্লাহর ইত্তাকিল্লাহ হাইমান, তারা বিশ্বাস করি ঘটনা সঠিক করে, যাদের মনে আল্লাহর ভয় আছে কোন জায়গায় আমরা মাহমানি করতে পারে না। তবে যেহেতু শয়তান আছে, এ কারণে রব্বুল আলামিন তওবার তওবার দরজাও খুলে দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, যাদের মন ভালো থাকে, একটা উদাহরণ, তিনি অংশগ্রহণ করেননি, আপনারা শুনেছেন শহীদ হওয়ার কাব বিন মালিকের তবুকের তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি, এ ব্যাপারে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ব্যাপার করেছেন, কেউ কথা বলবে না তার সাথে, উঠা বসা নেই, লেনদেন নেই, কিছুই নেই। পরবর্তীতে পঞ্চাশ দিন পর আল্লাহর পক্ষ থেকে তওবা নেওয়া শুরু হয়ে গেছে। পঞ্চাশ দিন পর এ হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে যখন তবুক প্রান্তরে পৌঁছালেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কাব কোথায় গেল? এক ব্যক্তি পিছনে বলেন, মানে মুআজ বিন জাবাল বলেন আমার পিছনে ছিল, উনি বললেন ইয়া নবিয়াল্লাহ খাল্লাফাহু বুরদাহু ওয়ান নাতর ফি ইতফাই, তার সুন্দর সুন্দর কাপড় আর তার দুই কিনারা তার দুই কাঁধের দিকে দৃষ্টিবাদী তাকে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে বিরত রেখেছে। বর্তমানে তিনি ধন পেয়েছেন, তিনি একথা বললেন, হয়তো বাস্তব হতে পারে ঘটনা আপনার সঙ্গে বুঝবেন, কিন্তু এই সময় বাদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বললেন বিসমা কুলত ওয়াল্লাহি মা লা আলামু ইল্লা খাইরা, তুমি কতই না খারাপ কথা বললে, আমরা তার ব্যাপারে সদ্ধারণা ছাড়া আর কোন ধারণা রাখতে পারি না, তিনি ভালো লোক। এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। একজন আরেকজনের ব্যাপারে বিপদ করবে আর আপনি বললেন ঠিকই আছে, আপনার সামুশ থাকবেন চুপ, এটা হয় না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তার মুখ বন্ধ করে দেওয়া উচিত, প্রতিবাদ করা উচিত, আর যদি প্রতিবাদ না করেন অথবা মন থেকে ঘৃণা না আসে তাহলে আর সে যেভাবে গুনাহ করলো ওইভাবে আপনিও তার গুনাহে শরীক। এই জন্য গুনাহ থেকে বাঁচা করতে হবে। অনেক সময় আছে আমরা বিপদের মধ্যে এসে বসি, একটা শুরু হয়ে গেলে বাকি সবাই শুরু করবে, প্রথমে আপনি বন্ধ করে দিবেন, আমি বিপদ শুনবো না। আর তোমার বন্ধু এমন বন্ধু করে আমি বন্ধুত্ব ছাড়বো না, বিপদ করলে আমি ছাড়বো না, এটা একটা কথা হলো। তাহলে তার মধ্যে যে কি বিপদ শরীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من رد عن عرض اخيه رد الله عن وجهه النار يوم القيامه, যদি কোন ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করে বা তার ইজ্জত রক্ষা করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। হাদিসটি তিরমিজিতে এসেছে, ইমাম তিরমিজি হাদিস হাসান বলেছেন, শেখ নাসিরুদ্দিন বাবু সহিহ সাব্যস্ত। এইসব হাদিস আমি যেগুলো পেশ করছি তার মানে এটা নয় আপনারা শুনলেন আর চলে গেলেন না, বাস্তবতা দেখতে হবে, বাস্তবে আমল করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান আমিন। আমরা সবাই জানি মা আয়েশা, মা আয়েশা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। النبي اولى بالمؤمنين من انفسهم وازواجهم امهاتهم, আল্লাহ নিজে বলেছেন সূরা আহজাব, নবী তার উম্মতের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান থেকে আরো বেশি প্রিয়। যা বলুন النبي اولى بالمؤمنين من انفسهم, নবীর হক আমাদের উপর আমাদের জান থেকেও বেশি বিশ্বাস আছে তো, এটা আমরা প্রকৃত মুসলমান না, আমল না করি সেটা জাকাতে থাকতে হবে। আমার জান থেকে বেশি অধিকারীকে আমার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাকি হাদিস বুখারী মুসলিমে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার জান মাল তার আত্মীয় স্বজন সারা দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। আচ্ছা মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো একের অধিক ছিলেন, তাই সতীদের মধ্যে পরস্পর একটা কিছু থাকতে পারে, সবাই ভালো হলো ভালো হলেই ভালো থাকবে। হাকিমে আছে ইমাম জাহাবি সিয়াহু আলাম নুবালা নামক কিতাবে উল্লেখ করেছেন। আউফ বিন হারিস বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, দাআতনি উম্মু হাবিবা ইনদা মাউতিহা, উম্মু হাবিবা আমাকে মৃত্যুর সময় ডাকলেন বা ডাকালেন। উম্মু হাবিবা, আমি আর তুমি কত আমাদের পরস্পরে সতীদের একটা কিছু থাকতে পারে, সম্ভবত অসম্ভব কিছু না, তাই আমার কাছে দোয়া করি। فغفر الله لي ولك ما بين ما كان من ذلك, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, তোমাকেও যেন মাফ করেন, আমাকে মাফ করেন, তোমাকে মাফ করেন, এই সতীনতা সতীন হিসেবে পরস্পরের যা কিছু হয়েছে এক্ষেত্রে। আয়েশা বলেন, তখন আয়েশা তার জবাব দিলেন, গাফারাল্লাহু লাকি কুল্লা ওয়া হাল্লা লাকি মিন যালিক, আল্লাহ যেন তোমাকে এসব ক্ষেত্রে মাফ করে দেন, এসব ক্ষেত্রে যা হয়েছে পূর্বে সব যেন আল্লাহ মাফ করে দেন, আর এ থেকে যেন আল্লাহ তোমাকে মুক্ত করেন। একজন আরেকজন সুন্দর উত্তর দিচ্ছে না, তখন উম্মু হাবিবা বললেন, সারাতিনি সারাকিল্লাহ, তুমি আমাকে খুশি করেছো, আল্লাহ তোমাকে যেন খুশি করেন। এটা হচ্ছে মানুষের পরিচয়, যদি কিছু হয়ে যায় হতে পারে। আমার এই সেন্টারে আমাদের সাথী ছিলেন, তিনি চলে যাচ্ছেন, বর্তমানে এসেছেন, পুলিশ চলে গেছেন, যাওয়ার সময় আমাকে বললেন, অনেক সময় হয়তো সুলতান কিছু করতে পারে, সুলতানের উত্তেজনা উত্তেজিত হয়তো হয়তো কিছু বলেছি বা কিছু করেছি, আপনি আমাকে মাফ করেন। আমি আমার বাড়িতে যাই একসাথে বোন নেই অথবা যাই হোক, বাড়িতে যাওয়ার সময় সবাই দেখবেন একজন একজন সব অনেক শয়তানি, অনেক শত্রুতা, কিন্তু পরস্পরের বাড়িতে যাওয়ার সময় সব ভুলে যায়, ভুলে যায় কিনা, যে ভুলবে না সে হচ্ছে যোগ্য, আর না যে ভুলে যায় আগে খাতা করে চুরি, হ্যাঁ ভালো লোক, আর যে বলবে ছাড়তে নাই, এটা হচ্ছে সম্মান। আমাদের পরস্পর হতে পারে, একসাথে চলাফেরা করি, একসাথে থাকি, কথা খারাপ হবে। এখানে একটা সুন্দর দৃশ্য, মা আয়েশা আর উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা একজন আরেকজনকে বলেছেন, লাস্টে উম্মু হাবিবা তাকে বললেন, তুমি এ কথা বলে আমাকে খুশি করলে, আল্লাহ যেন তোমাকে খুশি করে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা নজির বার লোকের, আমরা জানি সালিম বিন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন সালিম, তিনি হজে গেছেন, মিনায় অবস্থান, মিনায় তো অনেক সময় বর্তমানে মিনায় অনেক প্রশস্ত করা হয়েছে, আগে তো এরকম ছিল না, ওই সময় সালেম বিন আব্দুল্লাহ বিন উমরের সময় হয়তো খুব সংকীর্ণ ছিল, তবু ওই সময় লোক হতো অনেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজে যেসব সাহাবীরা ছিলেন রক্ষা দিচ্ছেন ওই সময়, তাহলে বর্তমানে 4 মিলিয়ন আর 5 মিলিয়নের তেমন ব্যাপার তো আরো বেশি, তাহলে সালেম বিন আব্দুল্লাহ বিন উমরের সময় অনেক লোক হতো, একটা লোক সালিম বিন আব্দুল্লাহর সাথে হয়তো তার টাকা খেয়েছে, গালে গেছে, সে সালেম বিন আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, ইন্নানি লাহুল্লু কামালুল রাসূল, আমার তেমন একজন খারাপ মানুষ আমার মনে হচ্ছে। সালেম বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ উমর ইবনে খাত্তাবের ছেলে কে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে সালেম, মুহাদ্দিস, তাবীন, যিনি মুক্তাদা তাবীন, তাকে বলছেন তুমি খারাপ মানুষ এরকম কেন বলছ? তিনি বললেন, মা আরাফানি ইল্লা আনতা, আমাকে আর কেউ চিনতে পারে, তুমি আমাকে চিনেছ, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, মানে বুঝাচ্ছেন আমাদের মতো না, তাকে ভালো করে বুঝাচ্ছে মন থেকে, আমি যে খারাপ লোক তুমি চিনেছ, আল্লাহ তোমাকে মানুষ চিনে নি, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। সফা ইবনে জাউজির কিতাব সিফাতুস সালেহ আছে। আর একটা ঘটনা শুনুন, ভালো লোকের পরিচয়। ইমাম যাহাবি উল্লেখ করেছেন সিরাহু আলাম বলে, আবু ইয়াকুব আল মাদানী থেকে তিনি বলছেন, كان بين حسن بن حسن وبين علي بن حسين بعض الامر وبعض الامر حسن بن حسن একজন মানুষ, আর علي بن حسين زين العابدين, আমরা অনেকেই জানি زين العابدين শুনেছি না, হুসাইন এর ছেলে رضي الله عنه, তো তাদের পরস্পর একটা কিছু ছিল, স্বাভাবিক মানুষ হিসাবে। হাসান বিন হাসান আলী ইবনে হুসাইনের কাছে আসলেন, এমন সময় যখন আলী ইবনে হুসাইন মসজিদে ছিলেন তার সাথীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, এবারে হাসান যা বলার যা বলেছেন তাকে ছাড়েননি, বলছেন, মা তারাকা সাদ্দান ওয়ালা সাদমান ইল্লা ক্বালাহু লিযাইনিল আবিদিন, কোন গালি কোন অসৎ কথা ছাড়েনি, যাই পেয়েছেন তিনি সবই জৈনুল আবদিনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল উকিল, এটা হতে পারে? তাহলে ওই সময় ওই সময় যখন লোকজন এরকম পাওয়া গেল তাহলে অনেক পাওয়া যাবে না? যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি যামান ইল্লা ওয়া বা'দাহু শাকুন মিন ফারিহ হাসান বিন নাম আনাস বিন মালিক থেকে শুরু হয়ে গেছে। যে জমানা পরবর্তীতে আসবে এই জমানা আগের জমানা থেকে খারাপ হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। দুই বছর আগে বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো ছিল, পাঁচ বছর আগে আরো ভালো ছিল, যদি আমরা অনেক খারাপ, অর্থাৎ যত দিন যখন সময় যাচ্ছে তত খারাপ হচ্ছে। বর্তমান কোন এক মন্ত্রী বলেছে, মেয়েদেরকে নাচ গান শিখাও তাহলে তাদেরকে বোরকা পরা থেকে দূরে রাখা যাবে। আমি পত্রিকা দেখলাম, আল্লাহ হেদায়েত দান করুন। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা, দিন দিন মানুষ হচ্ছে, বাকি ওরা যে শির করছে বেদাত করছে আল্লাহ না হোক অনেক কিছু, সেটা আরেক কথা। আর বর্তমানে এরকম আচরণ, এরকম কিছু ইস্যু তারা পেশ করতে চায় যেন মানুষ এসব কারণে আল্লাহর ফরমাবরদারি থেকে, আল্লাহর বিধান পালন থেকে দূরে সরে। আর আমার সরকারের মন্ত্রীদের থেকে যদি এরকম হয় তাহলে সাধারণ জনগণ কিরকম দিনের উপর টিকে থাকতে পারে? কারোর সাথে আমাদের হিংসা নেই, বিদ্বেষ নেই, আর আজকের এই দোষী হচ্ছি না। অতএব কেউ যেন মনে না করে হয়তো আমার আমি এই সরকার খাপ এই জন্য বলছি, কিন্তু এরকম কথা কোন মুসলমান কি সমর্থন করতে পারে? তুমি যদি আওয়ামী লীগের লোক মুসলমান হও তাহলে তুমি কি এটা সমর্থন করবে? তুমি যদি বিএনপির লোক হও, তোমার বিএনপির কোন বিএনপি সরকারের কোন মন্ত্রী যদি এরকম বলে তাহলে কি তুমি তা সমর্থন করবে? অতএব সাধারণ মুসলমান হিসেবে আমি বলছি, বিন্দু মাত্র যেন তোমার মনে হিংসা সৃষ্টি না হয়। হাসান বিন হাসান জৈন আবিদিন কে অনেক কিছু বললেন, কিন্তু জৈন আবিদিন আমাদের মুসলমান নিশ্চুপ, রহিমাহুল্লাহ হাসান চলে গেছে, রাত্রে তিনি তার কাছে আসলেন, এই যে তার তোর জানিও পড়ল, বললেন, হে ভাই তুমি যা বলছো তাতে যদি তুমি সত্য হও তোমার কথা যদি সত্য হয়, আমি গলত করেছি, তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে মাফ করেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তার প্রতিপক্ষের ভিত্তি, জয়নাদিনের প্রতিপক্ষ ছাত্ররা। এখানে ছাত্রদের থেকে এরকম কি করেছে, কারণ ছাত্র এরকম বেদাবি করতে পারে তাই না? নাই আমরা মসজিদ মাদ্রাসায় স্কুলে মক্তবে পড়েছি, যে যেরকমই পড়ে কলেজে পড়েছেন পার্সিতে পড়েছেন, আচ্ছা অসৎ লোক ছাড়া যে কেউ ছাত্র হবে ভালো সব, সে তার উস্তাদের সম্মান করবে কিনা? যদি এটা সত্য না যে আমি যাতে প্রণাম করেছি তাকেই সম্মান করবো, আর বার্ষিকী যাদের যাদের পড়লাম তাকে সম্মান করবো না, এটা হচ্ছে বেয়াদ। যার মধ্যে আদব আছে, তাহলে তামাদ্দুন রয়েছে, কৃষ্টি রয়েছে, সেরকম আচরণ করতে পারে না উস্তাদের সাথে। উস্তাদ সে যে পার্টি করে তার বিপরীত পার্টি যদি হয় তবু, কারণ উস্তাদ উস্তাদ। কিন্তু আমার দেশের অবস্থা হায় হায় দুঃখ লাগে যখন শুনে যায় সাগিদ বা ছাত্র স্টুডেন্ট উস্তাদের উপর ব্যাংক তুলে মারে, মাঝে মাঝে এরকম শোনা যায় কিনা? তাহলে উস্তাদ হিসেবে তার প্রতি একরকমের সম্মান করা উচিত। তাহলে মুসলমান যদি ভালো আকীদার হয় তাহলে কি করবে? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে থেকে কোন বন্দীকে এই শর্তে মুক্তি দিয়েছেন যে এই বন্দী এত মদিনা আমাদের ছেলে মেয়েদেরকে এরকম শিক্ষা দেবে, এতজনকে শিক্ষা দেবে, তারপরে সে মুক্ত হবে, এই শর্ত ছিল কিনা জানি কিনা? তাহলে কি বুঝলেন, যদি দিন বা দুনিয়া আমরা শিখি বিদুর্মীর কাছে শিখতে পারি, কিন্তু এই হিসাবে সে উস্তাদ হয়ে গেল, তাই তার প্রতি সম্মান করবো না, ওই নিয়মে সম্মান করবো, কিন্তু আল্লাহ বিধিজ্ঞানের ক্ষেত্রে সম্মান করা যায় না এই হিসাবে। আচ্ছা যাই হোক, যাই আবেদিন আসবেন রাত্রে তার বাড়িতে, এসে বললেন আপনি যদি আপনার কথায় সত্য হন তাহলে আমি ভুল হয়েছি, আমার ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ যেন আপনাকে মাফ করেন। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। এবারে যখন এই লোকটি তার ভিতরে এসছে, কারণ জয়নাদের কত বড় লোক, আর তুমি হচ্ছে টেবিল বলে তোমার কথা কি শুনে কোথায় আছে, জয়নুল আবেদিনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে ইচ্ছা আমরা সবাই চিনি কিনা জয়নুল আবেদিন? তার কথা শুনে তার ভিতরে এবার বয়ে আসছে, সে কান্না কাঁদতে লাগলো একদম লাস্টে। তার অবস্থা দেখে জয়নুল আবেদিন মনেও ব্যথা বা বেদনার সৃষ্টি হল, তখন লাস্টে হাসান জয়নুল আবেদিনকে বললেন লাজুম লা উত্তু ফি আমরিন তাকহু তাকহু, নিশ্চয়ই আমি বলছি আমি আর এমন কাজ করব না যে কাজকে আপনি অপছন্দ করেন, শুধু আমার ক্ষেত্রে নয়, যে কাজ আপনি অপছন্দ করবেন এরকম কাজ আমি আর করব না। সুবহানাল্লাহ, তখন জয়নুল আবেদিন বললেন ও আনতা ফি হিল্লিন মিম্মা কুলত লি, আপনি যা বলেছেন তা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। এ হচ্ছে ভালো লোকের পরিচয়। এইবারে বলি আমরা কিরকম নিজের মনকে শান্ত রাখতে পারি, হিংসামুক্ত কিরকম রাখতে পারি। প্রথম হচ্ছে যার ব্যাপারে আপনার মনে কিছু আছে তার জন্য দোয়া করবেন, আর নিজের মনকে বড় রাখার চেষ্টা করবেন আল্লাহর দরবারে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ আমি তোমার কাছে প্রশান্ত মন চাই, নিরাপদ মন চাই, যে মনে কোন রকমের আপদ নাই, বিপদ মুক্ত মন চাই, আল্লাহর ইচ্ছা সালিম, আল্লাহকে চেয়ে দোয়া। আরেকটা সব সময় মনের হেফাজত করার চেষ্টা করবেন মুরাকাবা, কিন্তু আমি যদি মন কি এরকম ছেড়ে নেই তাহলে ওইদিকে যাবে, কারো ব্যাপার প্রধারণের সৃষ্টি হয়েছে এটা পরবর্তীতে প্রধারণা থাকবে না, প্রধারণা পরে গিবত পরে আরো হয়েছে, আর গিবত হয় কোন সময় যখন তার ব্যাপারে প্রধারণার সৃষ্টি হয়, আরেকটা হল মানুষের ব্যাপারে ভালো ধারণা করবে, যদি তার থেকে কিছু হয়ে যায় তাহলে বদ্ধারণা না করে এক্ষেত্রে সদ্ধারণা করার চেষ্টা করবে, মনে করবে হয়তো এ ব্যাপারে বিশেষ কোন অজুহাত রয়েছে, যে অজুহাত সে জানে আমি জানি না। যেমন তার একটা উদাহরণ দিবে, ভালো লোক সে ভালো ধারণা করে আর খারাপ লোক খারাপ ধারণা করে। আপনি গেলেন মসজিদে সালাত আদায় করার জন্য, আরেকজন দেখছেন মসজিদে সালাত আদায় করছে, আপনি মুসল্লি, ও মুসল্লি জন্য সে মানুষের দিকে দাঁড়াচ্ছে, দেখলো আল্লাহর বলি মসজিদে ইমাম হলো, কোনো তো আরো কি নমাজ এসেছে, দাঁড়িয়ে রাখলো ঠিকই কিন্তু দেখা যায় আমার মতো চুপ, এত বোঝারো না সাফ দাঁড়িয়ে রাখলো ঠিকই কিন্তু আমার মতো, কারণ বাবা সাহেব বোঝা যায় আমার মতো চুরি করবে, আর দেখা যায় এরকম এরকম করছে। আরেকটা ওই বাংলাদেশে ছোটবেলা শুনতাম যিনি তাহাজ্জুদের সালাত পড়ার জন্য গেলেন বুঝু করবেন, যিনি বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরো লোক আছে দেখা যায় তাহাজ্জুদের সালাত, ভালো লোকের মনে ভালো ধারণা থাকে, আর রাজা চুর বলে বড় মুশকিল করলো, আমি তো মনে করলাম আমি একটাই এসছি, একটাই ভালো করে চুরি করলো, আছে দেখা যায় আরো চুরি করতে বাংলাদেশের ভক্তের থেকে শুনেছি। আরেকটা শুনি ছোটবেলা, একজন নমাজ পড়াচ্ছিল, তার পায়ে ছিল একটু খোড়া প্রভাব, কোরআনে করিম পাঠ করছে, আবা ওয়াস্তাক বা ওয়াকানা মিনাল কাফিরিন, কান পিছনে একটা ছিল কানা, সুবহান পিছনে কানা, ওইটা বলছে যে বসে আমাকেই বলছে কানা মেরে কানা আলি, আমি কানি খাই গেছি আস্তা জানে না আরবি কিছু মানে বুঝে না, কাজ তো বুঝে আর একটা কাজ কানা বুঝি, সে আমাকে বলার নদেই ঘুরে উঠছি লেব না আমি নলকা আস্তা, এটা আমি ছোটবেলা শুনতাম হতে পারে ওরকম কিছু নেই, আরেকবার শুনেছিলাম আরেকটা বলুন, চুর চুরি করে পয়সা নিয়ে এসছি ইমাম সাহেব ফরাসিক পাঠ করছেন, আসসালিক ওয়াস সালিকাতু ফাকতু আইদিহুমা জাযান বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর আর চুরির হাত কাটো শ্রমে দেখা। তখন সে তার মন খারাপ সহ্য করতে পারেনি, বলে হে বেটা তুই কোথেকে জানি আমি চুরি করে এসেছি, ধর নে তোর টাকা আমি চলে যাচ্ছি। এটা অসম্ভব বিষয়। আমরা দেখব আমাদের মন ভালো রাখার চেষ্টা করবো আর আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া। আর অনেক উদাহরণ আমি ফেস করতে পারতাম, সময় কম, এই জন্য এখানে রাখলাম। আশা করি এই দর্শে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর হবেন, মানুষকে উপকৃত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হৃদয় দান করুন। ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم। الله আমি আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাদেরকে maaf করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো। আল্লাহ আজকে যা আলোচনা করলাম আপনাদের উপর নিজেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মন পরিষ্কার করো। আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার দিন প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ আপনার দিন প্রচার করার তৌফিক দান করো। কোরআন সুন্নাহ আমাদেরকে চলার তৌফিক দান করো। শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করো। কুফর নাফরমান থেকে বাঁচার তৌফিক দান করো। হক প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে রহম করো, মুসলমানদেরকে হকের পথে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ বাংলাদেশ সরকার বিরুদ্ধ সবাইকে হেরিয়ে দাও, আমাদের দেশের হেফাজত করো। আয় আল্লাহ এই জন্য নাস্তিকদের যারা নাস্তিকবাদ প্রচার করার চেষ্টা করছে, আল্লাহ ওদেরকে তুমি ক্লান্ত করো, ওদেরকে তুমি পাকড়াও করো, ওদেরকে হেদায়ত না করো, হেদায়ত ওদেরকে হেদায়ত করো, আমায় পাকাও। আর আমার দেশের মুসলমানদের তুমি হেফাজত করো, ইসলামের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ এই রাষ্ট্রের হেফাজত করো, হারমাইন শরীফের হেফাজত করো। আয় আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ইমানের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ পৃথিবীর যেসব মুসলিম রাষ্ট্রগুলিতে বর্তমানে লড়াই ফসাদ চলছে, আয় আল্লাহ মুসলমানদেরকে হকের প্রতি নিয়ে আসো। আর তাদের পরস্পরের আত্মকলহ বন্ধ করে দাও। আয় আল্লাহ তাদের পারস্পরিক আত্মকলহ বন্ধ করে দাও। সিরিয়া মুসলমানদের উপর রহম করো, ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করো, ইহুদি নাসারা জালিম ইহুদি নাসারাদেরকে পাকড়াও। আল্লাহ জালিম ইহুদি নাসারাদেরকে পাকড়াও। আল্লাহ জালিম ইহুদি নাসারা মুশরিক জালিম মুনাফিকদের পাকড়াও করো। মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه